চিকমিক আখিরে তো অসুমারি স্বপ্ন, ফুল পরি সুকুমারি তো ছোটিয়া মন, কুনি কুনি পাদ তোর অসরন্তি বাট, বাট সারা হসু থাও ফগুণর হাট, পড়িব কেবেল হলদী পাণি রজা ঘরে যাই হবুল রাণী, পড়িব কেবেল হলদী পাণি রজা ঘরে যাই হবুল রাণী, তু রহিলে খুশি মু বি রহিবি খুশি, তু রহিলে খুশি মু বি রহিবি খুশি, স্বর্গর পরি সুনা ফুল ঝরি, স্বর্গর পরি সুনা ফুল ঝরি, মো ঘরে পড়িছি খুশি তো দুঃখরে দুঃখী মু তো খুশিরে খুশি, তো দুঃখরে দুঃখী মু তো খুশিরে খুশি, তো দুঃখরে দুঃখী মু তো খুশিরে খুশি।